بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে। قل اعوذ برب الفلق বলো আমি শরণ লইতেছি উষার স্রষ্টার। من شر ما خلق তিনি যা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে। ومن شر غاسق اذا وقب অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয়। এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুৎকার দেয়। এবং অনিষ্ট হইতে হিংসুকের যখন সে হিংসা করে।